الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে দর্শে আমরা আলোচনা করব দুর্বল গরিব ও খ্যাতিহীন মুসলিমদের মাহাত্ম্য, যে মানুষ দুর্বল সে মানুষ তার মাহাত্ম্য কি ইসলামে, যে মানুষ দুর্বল সে মানুষের মাহাত্ম্য কি ইসলামে। আমরা জানি আমরা দুই শ্রেণীর মানুষ দুনিয়াতে মোটামুটি আছি, তিন শ্রেণীরও বলতে পারেন, এক হচ্ছে দুর্বল শ্রেণী আর এক হচ্ছে সবল শ্রেণী, ধনী গরিব আর এক হচ্ছে মধ্যবিত্ত। এখন সমস্যা হল যে যারা ধনী তাদের তো দুনিয়াতে সুখ, আর যদি ভালো লক্ষণ তাহলে আখেরাতে সুখ, কিন্তু যারা গরিব তারা আখেরাতে ভালো লোক হলে আখেরাতে সুখ পাবেন কিন্তু দুনিয়াতে বঞ্চিত। এই বঞ্চিত মানুষদের কোন মাহাত্ম্য আছে কি, কোন শ্রেণীর মানুষ ভালো? অবশ্য এই কথা সঠিক যে উত্তম মাল, হালাল মাল উত্তম মানুষের জন্য উত্তম। সাহাবীদের মতো বহু ধনী মানুষ ছিলেন, হযরত ওসমানের গানী, গানী মানে কি ধনী, তা এমনিতেই আমাদের মাঝে ধনী বলে প্রচলিত হয়ে গেছে। তো ধনী মানুষেরও মাহাত্ম্য আছে যদি তার মাল হালাল হয় এবং তার কাজ ভালো হয়। আপনারা জানেন যে মাল হালাল পথে কামাই করা হয় সেই মাল যদি হালাল পথে ব্যয় করা হয় তাহলে ভালো, আর না হয় মাল হবে জানের কাপ। যারা মাল পায়নি, ধনী হতে পারেনি, তারা মনে মনে আফসোস করতে পারে, কিন্তু আফসোসের কিছু নয়। আপনারা জানেন এই আপনারা ছাত্র হিসাবে যারা এখানে এসে দর্শ নেন এবং সেখানে আপনাদেরকে বই বিতরণ করে পরীক্ষা নেওয়া হয়, এখন যদি আপনাদের মধ্যে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়, এক শ্রেণীর মানুষকে যদি 100 পৃষ্ঠার বই দেওয়া হয় আর এক শ্রেণীর মানুষকে যদি 50 পৃষ্ঠার বই দেওয়া হয় কি 10 পৃষ্ঠার বই দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই যাকে যাকে 10 পৃষ্ঠার বই দেওয়া হবে সে ক্ষুণ্ণ হবে, বলে আমাকে এত ছোট বই দিল মন খারাপ হওয়ার কথা, আর আপনাকে মোটা বই দিয়েছি আর সেই মোটা বই দেখে আপনি খোশ যে হুজুর আমাকে একটা মোটা বই পুরস্কার দিয়েছে, কিন্তু যাকে 10 পৃষ্ঠার বই দিলাম সে কিন্তু খুশ হতে পারল না, তার কারণ তাকে ছোট বই দিয়েছে। কিন্তু পরবর্তীতে যখন ঘোষণা করলাম যে এই বই দুটিতে যাকে যে বই দেওয়া হয়েছে পরীক্ষা নেওয়া হবে, তখন যাকে 100 পৃষ্ঠার বই দেওয়া হয়েছে তার অবস্থা কি হবে, আর যাকে 10 পৃষ্ঠার বই দেওয়া হয়েছে তাকে তার অবস্থা তার আনন্দ হবে না হবে না, পরীক্ষা দেওয়া সহজ, ছোট্ট বই অল্প পাতা মুখস্থ করে ফেলবে, আর যার 100 পাতা সে পড়তে পড়তে তার অবস্থা খারাপ হয়ে যাবে। সুতরাং ধন মাল যার যত বেশি হবে তার হিসাব তত বেশি, এই জন্যই বলা হয়েছে ধনীদের 500 বছর আগে গরিবরা বেহেস্তে চলে যাবে, কেন তাদের হিসাব হালকা, তাদের যে ধন নেই ধনের হিসাব হালকা, হালকা হিসাব হয়ে জান্নাতে আগে চলে যাবে, আর ধনীরা হিসাব দিতে হবে কোন পথে কামিয়েছ, কোন পথে ব্যয় করেছ, জাকাত দিয়েছ কিনা, কি পরিমাণে জাকাত দিয়েছ, আর এই ঘুষ খেয়েছ কিনা, ঘুষ দিয়েছ কিনা, সুদ খেয়েছ কিনা, সুদ দিয়েছ কিনা, কত রকমের সমস্যা আছে ধনীদের। আজকে বলছি গরিব শ্রেণীর মানুষদের কথা, দুর্বল শ্রেণীর মানুষদের কথা, যারা সমাজে অবহেলিত বঞ্চিত। মহান আল্লাহ বলছেন ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহর নবীকে বলা হচ্ছে, অবশ্য আল্লাহর নবী মনে প্রাণে চাইতেন যে সমাজের উচ্চ শ্রেণীর মানুষরা কি হোক, ইসলাম গ্রহণ, তাহলে কি হবে, ইসলাম সবল হবে, তাই না? এই জন্যই অন্ধ মানুষ যখন এসে ইসলামের কথা শুনতে চাইল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, আবা সাওয়া তাওয়াল্লা আনজা আহুল আমা, আল্লাহ তাআলা কিন্তু সহ্য করলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুখ ফিরিয়ে নিলেন, যেহেতু পাশেই বড় বড় লোকরা বসেছিল, আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা সূরা অবতীর্ণ করে দিলেন, তুমি কি করে জানলে যে এই লোকটা পবিত্র হবে না, কিংবা সে আল্লাহকে ভয় করবে না, সে হৃদায়ত পাবে না, তুমি ওদের আশায় বসে আছো? না, গরিব মানুষদের সাহচর্য বর্জন করো না, গরিব মানুষের যদি সভায় আসে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিও না। বড়লোকদের লোভে গরিবদেরকে তাড়িয়ে দিও না, কারণ বড়লোকরা অনেক সময় আমার আপনারা জানেন এই দেশে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়াররা আসেন না, কেন? তারা এই ছোট ছোট আমেলদের সাথে বসবেন না, এটা কি এক শ্রেণীর অহংকার? এখানে ছোট থেকে বড় সবাই আসার অধিকার আছে না নেই? ইসলামের অধিকার সবারই আছে, কিন্তু বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়াররা এখানে ছোট ছোট আমেলদের পাশে, যারা বাবা দিয়ার কাজ করে, যাদের শরীরে ভালো কাপড় নেই, গায়ে দুর্গন্ধ ইত্যাদি, তাদের পাশে এসে বসবেন না। কেন? তারা বড় লোক, তাদের বেতন বেশি। হ্যাঁ, এইটাই হচ্ছে অহংকার। এই অহংকার উচিত না, যেখানে দিন পাবে, যেখানে দিনের আলো পাবে, সেখানে এসে বসে যাওয়া। যদিও এক ডাক্তার সাহেব ছিলেন, আমাকে সঙ্গে করে নিয়ে গাড়িতে গাড়িতে নিয়ে ঘুরে বেড়াতেন, তিনি যেখানে সেখানে বসতেন, যা তাই খেতেন, কিন্তু সবাই তার সমান না। উচিত হলো কি, যেখানে দিনের আলো আছে সেখানে পৌঁছে যেতে হবে, যেখানে মানিক পাওয়া যায় সেখান থেকে খুঁজে বের করতে হবে, সেই মানিকের আশেপাশে পায়খানা আছে না কি আছে সব জ্ঞানী মানুষরা দেখে না। সুতরাং আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন, তুমি নিজেকে তাদেরই সংসর্গে রাখো যারা সকাল সন্ধ্যায় তাদের প্রতিপালককে তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আহ্বান করে, এবং তুমি পার্থিব জীবনে শোভা কামনা করে তাদের দিক হতে তোমার দৃষ্টি ফিরিয়ে নিও না। গরিবদের সাথী হতে বলছে, গরিবদের সঙ্গ দিতে বলছে। এ ব্যাপারে অনেক আয়াত আছে, কিন্তু আমরা আয়াতে না গিয়ে হাদিস দু চারটা নব। হারেস ইবনে ওয়াহাব তিনি বলছেন, সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি তোমাদেরকে কি জান্নাত বাসী সম্পর্কে খবর দেবো না, জান্নাতবাসী কারা বলে দেবো না? কুল্লু যাইফিন মুতাযাআফ লাও আক্তামা আলা আল্লাহ লা বাররা, সে তারা হলো কারা? প্রত্যেক দুর্বল ব্যক্তি, এবং এমন ব্যক্তি যাকে দুর্বল মনে করা হয় সত্য পক্ষে দুর্বল, আর না হয়তো দুর্বল মনে করা হয়, মানুষ তাদেরকে ছোট ভাবে, মানুষ তাদেরকে দুর্বল ভাবে, এরাই হচ্ছে জান্নাতের অধিকাংশ অধিবাসী। সে যদি আল্লাহর নামে কসম খায় তাহলে তাকে নিশ্চয়ই পড়া করে দেন, আল্লাহর নামে কসম খায় মানে আল্লাহর নামে কসম খায় যে আল্লাহ এটা করতে হবে, তাহা তারা তার কসম তাকে পড়া করে দেন। এ হলো দুর্বল শ্রেণীর মানুষ, তার দুর্বল শ্রেণীর মাহাত্ম হয়ে গেল। দুর্বল শ্রেণীর মানুষের মাহাত্ম আছে, তার একটা মাহাত্ম হলো কি যে তারা জান্নাত বাসী হবে, তার হিসাব কম হবে না, যে সব টাকা দরকার, ইমান সব টাকা দরকার, তাই না? এখন দুর্বল শ্রেণীর মানুষ নামাজ পড়ে না, জান্নাতবাসী হবে না, না ইমান থাকতে হবে, দুর্বল শ্রেণীর মানুষ তাদের ইমান ঠিক নেই, আকীদা ভুল, তাহলে কি হবে? না, ইমান সব আছে, নামাজ সব আছে, এবং যা করতে হয় তা আছে, কিন্তু গরিব এবং ধনী দুজনের মধ্যে মাহাত্ম কার বেশি, গরিবের বেশি, সেই কথাই বলা হয়েছে। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জাহান্নামী সম্পর্কে অবহিত করব না, যারা অব্বের কুমিয়াদি না কুল্লু কুল্লিন জাওয়াদিন মুস্তাকবির, তারা হলো প্রত্যেক রূঢ় স্বভাব, প্রত্যেক রূঢ় স্বভাব মানে খুব নিজের হিমজ নিয়ে থাকে, নিজের অহমিকা নিয়ে থাকে, কর্কশ ভাষায় কথা বলে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, কঠিন হৃদয়, দাম্ভিক ব্যক্তি, এক কথা অহংকার, তাদের ভিতরে অহংকার আছে, সে অহংকারের সাথে মানুষকে তুচ্ছ অহংকারের তফসির কি, অহংকারের ব্যাখ্যা কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন অহংকার কাকে বলে? সত্য প্রত্যাখ্যান করা, আপনি জানেন যে এটা সত্য তবু মানবেন না কোন স্বার্থে, অহংকার, বাতুল হক, হক জেনে হককে গ্রহণ না করা, আপনি জানেন যে আপনি বাপিলে আছেন তবুও ভাবকে গ্রহণ করছেন না, কোন স্বার্থে, বধির স্বার্থে, পয়সার স্বার্থে, নিজের ব্যক্তিদের স্বার্থে গ্রহণ করছেন না, এ হচ্ছে অহংকার। আর দ্বিতীয়টা কি, মানুষকে তুচ্ছ জ্ঞান করা, মানুষকে তুচ্ছাচ্ছিল্য করা, মানুষকে ঘৃণা করা, এ হচ্ছে অহংকার। এই অহংকারীরা হবে জাহান্নামবাসী। এই জন্যে অহংকার বরত্ব, যে ছোট সে যদি বড় সাজে তাকে বলে বরত্ব, বড়াই, হাম বড়াই বলে না। এরা দুনিয়াতে বড় হতো, আর আমিত্ব মানে আমি সব কিছু, আমি সব করি, আমার তোমার মতো কেউ নেই, আমি সবার থেকে বড়, এই যে আমিত্ব। অহম মানে হচ্ছে আমি, অহংকার মানে আমিত্ব। তো এই আমি আমি আমি আমি সবসময় আমি আমি লেগেই আছে, আমি এই করি, আমার মতো কে আছে, আমি নিজের নিজেরটা বড়াই করে, ছোট হয়ে বড় সাজে। এই জন্য কেয়ামতে এই অহংকারী লোকদেরকে যখন শাসন করা হবে, কিসের আকারে জানেন, পিঁপড়ের আকারে। কেন, দুনিয়াতে বড় সেজেছিলে তাই না, এখন ছোট হও, সারা বিশ্বের মানুষের সামনে পিঁপড়ের আকারে তাদেরকে শাসন করা হবে, ছোট্ট করে, যেহেতু দুনিয়াতে তোমরা বড় হয়েছিল। এ হল মাঝে মাঝে মাঝে কি বলে আপনার, ছোট এবং বড়, ধনী এবং গরিব, দুর্বল শ্রেণীর এবং সবল শ্রেণীর মানুষের পার্থক্য। দ্বিতীয় এক হাদিসে বলছেন আবুল আব্বাস তাহার ইবনে সাদ আসাইদি, তিনি বলছেন মাররা রাজুলুন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাকালা রাজুলুন ইনদাহু জালিস মা রাআইতা ফী হাযা, বলছেন যে এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাশ দিয়ে পার হয়ে গেল, তখন তিনি তার নিকট উপবিষ্ট একজনকে জিজ্ঞাসা করলেন, এ ব্যক্তি সম্পর্কে তোমার মন্তব্য কি? এক লোক পার হয়ে গেল, পাশের লোকটাকে বললেন, এই যে লোকটা পার হয়ে গেল, এ ব্যক্তির সম্পর্কে তোমার মন্তব্য কি? সে বলল, এ ব্যক্তি তো এক সম্ভ্রান্ত পরিবারের লোক, মানে খুবই তার মান মর্যাদা সম্ভ্রান্ত পরিবারের লোক, আল্লাহ কসম সে কোথাও বিয়ের প্রস্তাব দিলে আল্লাহ তোর গ্রহণযোগ্য হবে, বিয়ের প্রস্তাব দিলে প্রত্যেকে তাকে জামাই করতে চাইবে। কেন, সম্ভ্রান্ত পরিবারের লোক, টাকা পয়সা আছে সব, পদ আছে, তারপরে টাকা আছে, মান মর্যাদা সবই আছে, যে যে কারণে বিয়ে দেওয়া হয় সবই আছে, গ্রহণযোগ্য হবে, এবং কারোর জন্য সুপারিশ করলে তা কবুল করা হবে। যদি সুপারিশ করে কারোর জন্য, তার সুপারিশ কি হয়, তার পাওয়া, যেহেতু পাওয়ারফুল লোক, এই কবুল হয়ে যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নীরব থাকলেন, চুপ থাকলেন। কিছুক্ষণের মধ্যে আরেক ব্যক্তি পার হয়ে গেল, তিনি ওই উপবিষ্ট লোকটা কি বললেন, এই লোকটির ব্যাপারে তোমার অভিমত কি? এই যে একটা এখন একটা গেল লোক, এই লোকটার ব্যাপারে তোমার অভিমত কি? সে বলল, হে আল্লাহ রাসূল, এ তো একজন গরিব মুসলমান, যে একজন গরিব মুসলমান, সে এমন এক ব্যক্তি যে হারিউন ইন খাতাবা আল্লাহ ইন কাহ ওয়া ইন শাফা আল্লাহ ইশাফা, যে যদি কোথাও বিয়ের পয়গাম দেয় তার পয়গামকে গ্রহণ করবে না, তার মানে তাকে মেয়ে কেউ দেবে না, মানে তার না ধন আছে আর না মান আছে, যেদের কারণে বিয়ে দেওয়া হয় তার নেই, আর কারোর জন্য সে যদি সুপারিশ করে তাহলে তার সুপারিশ গ্রহণযোগ্য হবে না, যেহেতু তার খ্যাতিও নেই পদও নেই, সে কোনো কথা বললে তার কথাও কেউ কান দিয়ে শুনবে না। এমন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাজা খাইরুম মিন মিলইল আরদ মিছল হাজা, এ ব্যক্তি দুনিয়া ভর্তি ওইরূপ লোকদের চাইতে বহু উত্তম, এই ব্যক্তি দুনিয়া ভর্তি ওইরূপ লোকদের মানে আগের লোক, দুনিয়া ভর্তি যদি হয় তাও একটাই লোক উত্তম। কেন উত্তম? যেহেতু এর হিসাব হালকা, এর হিসাব হালকা, বড় মানুষদের বড় হিসাব তাই না, আর ছোট মানুষদের ছোট হিসাব, জানার কথা। আপনারা যদি 1,00,000 টাকা দিয়ে মার্কেট করতে বলা হয়, হিসাব বোঝাতে কষ্ট হবে না? হবে না। আর আজ 10 টাকা দিয়ে মার্কেটে পারে না, তো আপনার হিসাব তো সহজ হবে। আর বাংলাতে কথা বলে না, পুঁজি ভেঙে খেতে ভালো, ভিজের গান্ডে যেতে ভালো, যত কষ্ট উজুতে আর বুঝুতে। যদি বাবু বাসাকে বলা হয় যে তোমাকে 5,000 টাকা দিলাম তুমি আমরা ফুর্তি করো, হুজুর হিসাব লাগবে না, আমার হিসাব লাগবে না, কতদিন লাগবে 5,000 টাকাটা, মাল ফুর্তি। এই জন্য বলে পুঁজি ভেঙে খেতে ভালো, যদি হিসাব না লাগে খেয়ে যাও ফুর্তি করো, আর ভিটেন গাঙ্গে যেতে ভালো, ভিটেন গাঙ্গ মানে এইদিকে আপনি যেদিকে পানি যাচ্ছে সেই দিকে যদি আমরা যেতে হয় নৌকা চালিয়ে খুব আরাম, তাই না? কিন্তু যত কষ্ট উঁচুতে আর উঁচুতে যদি আপনাকে উঠেন গাঙ্গে আসতে হয় বিপরীত দিকে, তাহলেই বুঝতে পারবেন কত কষ্ট। আর যদি 5,000 টাকা দিয়ে যদি ভাউচার সহ হিসাব লাগে তাহলেই বুঝতে পারবেন যে ব্যাপারটা একটা মায়া পয়সা দিক ওদিক হবে না, কষ্ট আছে না নেই, এই হল পার্থক্য। সুতরাং ছোট মানুষদের এই জন্যই মাহাত্ম, যেহেতু তাদের হিসাব হালকা। আবু সাইদ খুদরি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাজ্জাতিল জান্নাতু ওয়ান নার ফাকালাতিন নার ফিয়াল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন। জান্নাত ও জাহান্নামের বিবাদ হলো, এই আল্লাহ জানে কিভাবে বিবাদ হলো। জান্নাত তো বুঝতে পারছেন কেমন, জান্নাত জাহান্নাম সম্পর্ক শুনেছেন, তাদের আপোষের বিবাদ আল্লাহ জানে কিভাবে এই বিবাদটা হলো, সে কথা এখন আমাদের কাছে মানে প্রধান না। প্রধান হলো কি তাদের মধ্যে বিবাদটা কি হলো সেটা শুনুন। জাহান্নাম বলল, ফিয়াল জাব্বারু ওয়াল মুতাকাব্বিরুন, আমার মধ্যে উদ্ধত অহংকারী লোকেরা থাকবে, তার মানে পৃথিবীর সবল সবল লোকেরা আমার মধ্যে থাকবে। আর জান্নাত বলল, দুর্বল ও দরিদ্র ব্যক্তিরা আমার ভিতরে বসবাস করবে। তাহলে কার এটা বেশি দুঃখের বিষয়? এক লোক সত্য কথা বলছি, আমাকে ঠাট্টা করে হোক কিংবা সত্য করে আল্লাহ জানে, তার ইমানের খবর আল্লাহ জানে। সে বলছে যে হুজুর জান্নাত গিয়ে লাভ নেই, কেন বলছে? দুনিয়ার যত, বুঝতে পারছেন, দুনিয়ার যত ভালো ভালো লোক আর যত সুন্দরীরা সব কোথায় যাবে? হ্যাঁ, জাহান্নামে যাবে, সেখানে যাওয়া ভালো। তার মানে মজা করেই বলছে হয়তো, কারণ সে বুঝতে পারছে তার ইমান আছে যে তার জাহান্নামে যাবে, তাই না? তো এই কথা ঠাট্টা করে বলা ঠিক না, এভাবে বলা ঠিক না। তো যাই হোক, তার মানে কি হলো, জাহান্নাম ফখর করছে যে দুনিয়ার মধ্যে সব থেকে এই যে সব সুন্দরীরা দেখছ আর এই যে বড় বড় লোকরা দেখছ অহংকারী বড় উচ্চ পর্যায়ে উচ্চ মর্যাদাশীল লোক, হ্যাঁ, সব আমার মাঝে আসবে। এখন যদি দুনিয়াকে ভাগ করা হয়, দুনিয়াকে এখন ভাগ, তখনই ভাগ করে জাহান্নামে কত যাবে? 1,999টা। আর মাত্র একটা লোক কোথায় যাবে? জান্নাতে যাবে। সুতরাং জাহান্নামে গল্প করার বিষয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ লোকেরা, মানে শ্রেষ্ঠ বলতে দুনিয়ার দিক থেকে শ্রেষ্ঠ, তার মাঝে যাবে। আর জান্নাত বুঝ জান্নাত তোমার তো দুর্বল শ্রেণীর মানুষরা যাবে। অতঃপর আল্লাহ তাআলা তাদের মধ্যে ফয়সালা করলেন যে, হে জান্নাত, তুমি আমার রহমত, তোমার দ্বারা আমি যার প্রতি ইচ্ছা অনুগ্রহ করব, এবং তুমি জাহান্নাম আমার শাস্তি, তোমার দ্বারা আমি যাকে ইচ্ছা শাস্তি দেব, আর তোমাদের উভয়কেই পরিপূর্ণ করার আমার দায়িত্ব। তোমারও জান্নাত পরিপূর্ণ করব, জাহান্নামও পরিপূর্ণ করব। আপনারা জানেন জাহান্নামে 999টা যাবে, হাজার তবু জাহান্নামের পেজ আলিম তালাতি। আল্লাহ জিজ্ঞেস করবেন, হালিম তালাতি, এই জাহান্নাম তোমার বের হলো? তখন জাহান্নাম কি বলবে? হাল মিম মাজিদ, আছে কি আল্লাহ আরো কি আছে বেশি? তখন আল্লাহ তালা নিজের পা ভরে দেবেন। তখন জাহান্নাম সংকুচিত হয়ে বলবে, তাপ তাপ, যথেষ্ট যথেষ্ট, বাস বাস, তার মানে এবার তার পরিপূর্ণতা এসে গেছে। সুতরাং আল্লাহর দায়িত্বে যেই হোক আর যাই হোক, যাই হোক, যাকে দিয়ে আমি রহমত গরিব যাবে এবং ধনীও যাবে জান্নাতে, তেমনি জাহান্নামের মাঝে যে গরিব যাবে না তাও না, যেহেতু আসল স্বার্থ হল কি, ইমান। ইমান যদি না থাকে তাহলে সে গরিব হোক আর ধনী হোক, তাকে যেতে হবে শ্রীঘরে। ব্যাস, আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, إنه لا يأتي الرجل السمين العظيم يوم القيامة لا يزن عند الله جناح بعوضة. তিনি বলছেন কিয়ামতের দিন মোটা তাজা বৃহৎ মানুষ আসবে, তার মানে খেয়ে খেয়ে পৃথিবীতে খেয়ে খেয়ে কি হয়েছে, মরা হয়েছে। এদিন হাদিসে আছে না, একটা লোক আল্লাহ সুস্থানের সামনে ঠেকু তুলেন, আল্লাহ সুস্থান কেমন খুব ফাঙ্কা দেশা, হ্যাঁ তুমি এভাবে ঠেকু তুলছ, জানো দুনিয়াতে যে বেশি পরিতৃপ্ত আখেরাতের চেয়ে বেশি ক্ষুধার্ত, দুনিয়াতে যে বেশি খাবে, মানে এটা আল্লাহ তাআলার এরকমই শাস্তি যে দুনিয়াতে যে যা করবে আখেরাতে তার থেকে বঞ্চিত হবে। দুনিয়া যে মদ খাবে আখেরাতে মদ পাবে না, আছে না, আখেরাতে মদ আছে কিন্তু পবিত্র মদ। তো এইভাবে দুনিয়াতে যে বেশি বেশি খাবে, বেশি মোটা হয়ে ফুলে উঠবে, অথচ তার ইমান যদি না থাকে তো ইমান না থাকার ফলে কেয়ামতে কি হবে, হালকা হয়ে যাবে, আল্লাহর কাছে কোনো ওজন থাকবে না। আর আপনারা শুনেছেন কেয়ামতের দিনে জান্নাত জাহান্নাম নির্ধারণের আগে তিনটে জিনিসকে ওজন করে নির্ধারণ করা হবে। তিনটে জিনিস কি কি শাহ আলম? তিনটে জিনিসকে ওজন করে নির্ধারণ করা হবে, কি কি? আমল, আমল নামা আর আমলকারী। আমলকে ওজন করা হবে, ওনার আরো মাওয়াজিন আছে, তারপরে যে পাতলা তার পায়ের গলা ছিল তা দেখে সাহাবারা হাসলেন, তো বললেন যে এটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে খুবই ওজন বিশিষ্ট। তার মানে বোঝা গেল কি, আমলকারীকে ওজন করা হবে আর আমল নামা ওজন করা হবে। এটা আপনারা জানেন ওই যে বেতাকা, বেতাকা সে কারের হাদিস, যে কারে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা ছিল, আর তারই বিপরীতে 99টা রেজিস্টার, যত দূর নজর যায় তত দূর বরাবর লম্বা লম্বা রেজিস্টার হওয়া সত্ত্বেও দাঁড়িপাল্লার একদিকে তার ওজন হালকা হয়ে গেল মাত্র একটা কারের মোকাবেলায়। সুতরাং বোঝা গেল কি, আমল আমল নামা আর আমল কারি ওজন করা হবে। যতই পৃথিবীতে বড় লোক হোক, বিশাল পৃথিবীর মানুষেরাও কালকে আমাদের দিনে কোন ওজন রাখবে না, হালকা হয়ে যাবে। আর এক হাদিসে আছে, মানে দুর্বল শ্রেণীর মানুষের মাহাত্ম বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুগে কালো বর্ণের একজন মহিলা, কৃষ্ণকায় মহিলা অথবা যুবক, মানে বর্ণনাকারীরা সন্দেহ পোষণ করেছেন যে সেই লোকটা আসলে মহিলা নাকি যুবক, মসজিদ ঝাড়ু দিত, কিসের খিদমত করত? মসজিদ, আল্লাহর ঘরের খিদমত করত। মসজিদ ঝাড়ু, জানেন তো মসজিদ পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া কত ফজিলত। আমরা আমাদের দেশে মনে করি ইমাম সাহেবের দায়িত্ব, যার মাথা কিনে আমরা ইমাম করে রাখি আমাদের দেশে। অবশ্য শহর বাজারে আলাদা কথা, পাড়া গ্রামে ইমাম সাহেব থাকলে ইমাম সাহেবই মসজিদে ঝাড়ু দেবে, ইমাম সাহেবই হারিকেন জ্বালাবে, বাতে নাইলে জায়েদ জ্বালাবে, ইত্যাদি ইত্যাদি। আমরা তাদের মাথায় নিয়ে দেখেছি, আর জামাত এসে খালি হ্যাঁ এটা কেন, হ্যাঁ ইমাম সাহেব এটা কেন মহিলা, এখানে কেন নোংরা, মাশাআল্লাহ, যেহেতু তারা টাকা দেয়। অথচ মসজিদ থেকে যদি কেউ একটা কুটা সরিয়ে দেয়, একটা মাত্র কুটা, আল্লাহ আকবার, একটা সব কথা হবে কমসে কম দশটা, দশটা নাকি এই নেকি তারা নিতে চায় না। আমরা অনেক সময় রাস্তায় পাথর কাঁটা পড়ে থাকে তো বলি কি, বালাদিয়ার লোককে ফেলবে, আমার কি দরকার? অথচ বলতে কি, বালাদিয়ার লোক কি জন্য রাখা আছে? আরে তোমার সবটা কি করে হবে তাহলে? আমরা মসজিদে অনেক সময় যাই, তাকিয়ে দেখি না, বিশেষ করে এখানকার মসজিদে প্রত্যেক মসজিদে আমেল আছে বলে আমরা তাকিয়েও দেখি না কত ময়লা কত পড়ে থাকে। আর যারা ভালো লোক তারা ওই ময়লা আবার গোপনে করে, চোখে লোক চোখে আড়ালে করে। কেন? লোক চোখে দেখলে পরে মনে যদি একটু লোভ হয় তাহলে কি হয়ে যাবে, রিয়া হয়ে যাবে। গোপনে গোপনে ফেলে সওয়াব কামাবার উদ্দেশ্যে, তেমনি প্রত্যেকের উচিত সওয়াব কামানো। আল্লাহ রাসূলের জামানায় একটা লোক, একটা মহিলা মসজিদ ঝাড়ু দিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে দেখতে পেলেন না, একদম হঠাৎ করে দেখলেন যে সে লোকটা নেই, কি ব্যাপার? সুতরাং তিনি তার সম্পর্কে জিজ্ঞাসা করলেন, সাহাবাগণ বললেন সে মারা গেছে আর রাতে রাতেই তাকে দাফন করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমরা আমাকে সংবাদ দিলে না কেন, লোকটা মারা গেল আমাকে খবর দিলে না, কি ব্যাপার? তারা যেন তার ব্যাপারটাকে নগণ্য ভেবেছিল, কারা সাহাবা, ছোট একটা মানুষ মারা গেছে, ভালো সুখে রাতে কষ্ট দেবো, রাতে জাগাবো? তারাই আমরা গোসল কাফন দিয়ে দাফন করে দিলেন। তিনি বললেন আমাকে তার কবরটা দেখিয়ে দাও, ঠিক আছে। সাহাবারা বললেন অবশ্য অন্য বর্ণনায় আছে যে হুজুর আপনি, আপনাকে আবার কষ্ট দেবো, এত রাত্রে আপনাকে কষ্ট দেবো, এই জন্য আপনার কাছে জাগালাম না, আমরা দাফন করে দিই, ঠিক আছে। তাকে দাফন করে দিয়েছো ঠিক আছে, কিন্তু তার কবরটা কোথায় আমাকে দেখিয়ে দাও, তার কবরটা কোথায় আমাকে দেখিয়ে দাও। সুতরাং তারা তার কবরটি দেখিয়ে দিলেন এবং তিনি তার উপর জানাজা নামাজ পড়লেন, এবং কবরের উপর জানাজা পড়া যায়, কবরের উপরে জানাজা পড়া যায়। আপনি গেলেন হয়তো আপনি কোনো আত্মীয়র জানাজায় শরিক হতে গেলেন, কিন্তু সেখানে দেখলেন যে আপনার পৌঁছানোর আগেই দাফন হয়ে গেছে, হয় কয়েক ঘন্টা আগে কিংবা একদিন আগে কি দুদিন আগে। তখন আপনি গিয়ে তার কবরের কবরকে সামনে করে যেভাবে জানাজা পড়া হয় ওইভাবেই আপনি জানাজা পড়তে পারেন, এতে সমস্যা নেই। সুতরাং আল্লাহ রাসূলকে কবর দেখিয়ে দেওয়া হল, তিনি তার উপর জানাজা পড়লেন। অতঃপর তিনি বললেন, নিশ্চয়ই কবর সমূহ কবরবাসীদের জন্য অন্ধকারময়। আল্লাহ আকবার, অবশ্যই এমনি অন্ধকারময়, তবু আল্লাহর ইচ্ছা মতো অনেকের কবর আলোকময় হয়, তাই না? অনেকের কবর আলোকময় হয়, কিন্তু যাদের যারা পাপী মানুষ তাদের কবর অন্ধকারময়, আর আল্লাহ তাআলা তাদের জন্য আমার জানাজা পড়ার কারণে তা আলোময় করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়া, সেই দোয়ার ফলে, সেই সুপারিশের ফলে অনেক কবরে কি হয়ে গেল, আলো হয়ে গেল। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, রুব্বা আশআতিন আকবার মাদফুউইন বিল আবওয়াব লাউ আকসামা আলা আল্লাহি লা আবরা। এই কথা আগেই বলে পৌঁছে, মানে আগে হয়ে গেছে, আলোচনা হয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, বহু এমন লোক আছে যার মাথা উস্কো খুস্কো ধুলো ভরা, তার মানে এমনি সাধারণ মানুষ যাদেরকে দরজা থেকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়, কিন্তু সে আল্লাহর নিকটে এত প্রিয় যে তাকে কেউ ডাকবে না, তাকে কেউ বুঝতে বলবে না, তাকে কেউ খেতে দেবে না, কিন্তু সে আল্লাহর নিকটে এত প্রিয় যে সে যদি আল্লাহর উপর কসম খায় তাহলে আল্লাহ তাআলা তার কসমটাকে পূরণ করে দেবে। আল্লাহ, তার কারণ আমরা জানি না যে সেই লোকের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কি। আমরা আমাদের মর্যাদা হিসাবে, আমাদের মাপকাঠি হিসাবে মানুষের মর্যাদা নির্ধারণ করে থাকি, নির্ণয় করে থাকি, কিন্তু আল্লাহ তাআলার কাছে আলাদা। সেজন্য আল্লাহ হাদিসে আছে না, আল্লাহ প্রকৃতির দিকে তাকান না, কি দেখেন, অন্তর দেখেন, আর আমল দেখেন, আমল কি করছে, লোকটার আমল কি, আর লোকটার অন্তর কেমন, অন্তর হিসাবে সেই মানুষের দাম হয় আল্লাহ তাআলার কাছে। উসামা রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কুমতু আলা বাবিল জান্নাহ ফাইযা আম্মাতু মান দাখালাহাল মাসাকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম, অতঃপর দেখলাম যার জান্নাতে, যারা জান্নাতে প্রবেশ করে তাদের অধিকাংশ হচ্ছে গরিব মিসকিন মানুষ, গরিব মিসকিন মানুষ, মিসকিনদের ফজিলত, ঠিক না? আমি কোন বইয়ে মিসকিন লিখেছিলাম যে যাদের এলেম নেই, অল্প এলেম নিয়ে তারা ফতোয়া ধারে, তাদেরকে মিসকিন বলেছি। তো এক ভাই আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে মিসকিন বলে মুসলমানকে গালি দেওয়া যায় না, মুসলমানকে মিসকিন বলে গালি দিয়েছে, অথচ মিসকিনের অনেক ফজিলত, আল্লাহ নবী খোদ মিসকিন ছিলেন, সাহাবারা মিসকিন ছিলেন, দেখলেন উল্টা ফজিলটা, ও নিজেই মিসকিন, যে লিখেছে যে বলেছে সে নিজেই মিসকিন, বাংলাটাও বুঝতে পারেনি, বাংলা বোঝাতেও মিসকিন, মুশকিল এই হলো মুশকিল। যাই হোক, মিসকিন হলেই যে গালি দেওয়া হয় মিসকিন বলে, এটা না, মিসকিন মানে দুর্বল মানুষ, সে মানে তার কাছে এলেন নেই বলে তাকে মিসকিন বলা হয়েছে, আফসোস করে মিসকিন বলা হয়, তার মানে যে মিসকিন মানে যে যা ধন সম্পদ নয় তা, এটাই আসল অর্থ, যার ধন নেই সে হচ্ছে মিসকিন, তেমনি যার জ্ঞান নেই সে হচ্ছে জ্ঞানে মিসকিন, যার এলেন নেই সে এলমে মিসকিন, এভাবে মিসকিন বলা হয়। সুতরাং না বুঝে উল্টা পাল্টা বলার মানুষ বহু আছে। তো দেখলাম কিভাবে দেখলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে দেখলেন, হয় স্বপ্নে না মেলাদে, তিনি দেখলেন জান্নাতের দরজায় দাঁড়িয়ে যে অধিকাংশ মানুষ তারা কি, দুর্বল শ্রেণীর মানুষ, গরিব মিসকিন মানুষ। আর তিনি বলছেন যে আমি এইরকমই, আসহাবুল জান্নাতি মাহবুসুন, আর ধনবানদেরকে তখনও হিসাবের জন্য আটকে রাখা হয়েছে, তার মানে তারা এসে বললাম 500 বছর আগে তারা জানাতে চলে যাবে, আর ধনবানরা তখন হিসাবের জন্য আটকে আছে। পক্ষান্তরে অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার আদেশ দেওয়া হয়েছে, আর আমি জাহান্নামে দরজায় দাঁড়িয়ে দেখলাম যে তারা তাতে প্রবেশ করেছে, তাদের বেশিরভাগই হল জাহান্নামীদের বেশিরভাগকে, হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেশিরভাগ জাহান্নামী থেকে দেখলেন কি, কারা, মহিলা, মহিলাদেরকে দেখলেন, অধিকাংশ অধিবাসী হল জাহান্নামের অধিকাংশ অধিবাসীকে মহিলা। এই মহিলারা তো সত্য না, তার তো এখন এখনো অনেক মহিলা শুনছে, তাদেরও রাগ হবে, জিজ্ঞেস করবে কেন হুজুর কেন বেশিরভাগ যত দোষ মহিলাদের, আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেন। এক মহিলা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ কেন মহিলারা বেশিরভাগ জাহান্নামে যাবে? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুটো কারণে, এক হচ্ছে জ্ঞান কম, দুই হচ্ছে দিন কম, আর দ্বিতীয় কারণ হল তারা স্বামীর নেমক হারামি করে। এই কথাটা ভারী হয়ে গেল তাই না? অকৃতজ্ঞতা করে, তাহলে ভালো ভাবে বলি, অকৃতজ্ঞতা করে কিভাবে? তাদের প্রতি, মহিলার প্রতি আপনি কি চান না, আপনি যাকে ভালোবাসেন আপনার স্ত্রী তার প্রতি আপনি কি না করতে চান, কিন্তু সে দেখবে না, সে দেখে না যে কি করতে চান, বরং দেখে কি করেন না আপনি, ফলে যেটুকু করবেন না সেইটুকুর জন্য তুমি জীবনেও আমাকে ভালোবাসো না, তুমি জীবনেও আমাকে কোনোদিন সুখ দিলে না। হয়তো বছরে 360 দিন তাকে ভালোবাসা হয়েছে, বড় জোর 5 দিন যদি ভালোবাসা না হয় তা কি বলবে? জীবনেও সারা বছর তুই ভালোবাসো না তাই না? মেয়ে লোকের এমনি স্বভাব, হাজার দিল যায় না অভাব। এ কথা আপনার বাংলায় প্রসিদ্ধ আছে যে এইভাবেই তারা স্বামীর না ফরমানি করে, স্বামীর না সুক্রিয়া করে, অকৃতজ্ঞতা করে, নিমক হারামি করে, খায় দায় যা খায়, কথা বলে যা নুন খায় তার ঘুম যায়, কিন্তু এরা স্বামীর নুন খায় অথচ স্বামীর গুণ গায় না। ওই পাড়ার কারো স্বামীর গুণ গায়, তার নিজের বোনের স্বামীর গুণ গায়, অমক ভালো তমক ভালো, হ্যাঁ ও সব ভালো, কিন্তু আমারই কপাল দেখা, সবারই প্রশংসা করে, অথচ অন্য স্বামীর প্রশংসা করা মানে নিজের স্বামীকে গালি দেওয়া তাই না? অন্যের স্বামীর প্রশংসা করা মানে হচ্ছে নিজের স্বামীকে গালি দেওয়া, খুব মুশকিল। এদের এই যে নাকসুক্রিয়া, অকৃতজ্ঞতার ফলে এরা বেশি জাহান্নামী হবে। আর দু নম্বর কারণটা কি বললাম, যে তাদের জ্ঞান কম আর দিন কম। জ্ঞান কম কেন? যেহেতু তাদের এমনিতে আল্লাহ তারা প্রকৃতি এভাবে সৃষ্টি করছেন, তবে এটা জরুরি নয় যে প্রত্যেক পুরুষের প্রত্যেক মহিলা থেকে বেশি জ্ঞান আছে, অনেক মহিলার জ্ঞান আছে পুরুষ থেকে বেশি। এটা সাধারণ ভাবে বলা হয়েছে, আম ভাবে, যে সাধারণত পুরুষের তুলনায় মহিলার জ্ঞান কম আর দিন কম। এটা তো আপনারা জানেন যে প্রায় প্রত্যেক মাসে 3 দিন হোক 7 দিন হোক আর কি থাকে, নামাজ বন্ধ থাকে এবং রোজার সময় রোজা মাসে রোজা বন্ধ থাকে, এই জন্য তার দিনও কম। দিন কম হওয়ার জন্য, জ্ঞান কম হওয়ার জন্য এবং স্বামীর নিমক হারামি করার জন্য তারা অধিকাংশ কোথায় যাবে? জাহান্নামে যাবে। অনেক মহিলারা এটা মানতে চায় না, এটা মানতেই চায় না, অথচ মহিলাদের পায়ের তলেই আবার বেহেশত, মহিলাদের পায়ের তলেই পুরুষের বেহেশত, আর মহিলাদের বেহেশত হল কোথায়? পুরুষের পায়ের তলে না বললেও এরকম শব্দ নেই বলি, হাদিসে এরকম বলা হয়নি যে পায়ের তলে বেহেশত, বরং হাদিসে বলা হয় ইন্নামা হুয়া জান্নাতুকি আও নারুকি, তুমি দেখো এই মহিলা তুমি স্বামীর কোন জায়গাতে অবস্থান করো, যেহেতু স্বামী তোমার জান্নাত আর না হয় স্বামী তোমার জাহান্নাম। সুতরাং আল্লাহ তাআলা মহিলাকে এই প্রকৃতিতেই সৃষ্টি করেছেন, তাই অধিকাংশ মহিলারা জাহান্নামবাসী হবে। যা অন্য এক হাদিসে, লম্বা হাদিস কিন্তু, সেই হাদিসে কিছু অংশ আমাদের বিষয়বস্তু আর কিছু অংশ আমাদের বিষয়বস্তু নয়, সেই জন্য আমি তাড়াতাড়ি শুধু বাংলাটা বলি, বাংলাটা পড়ি আপনাদের কাছে, আসলে বিষয়বস্তু তো আমরা বলব। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, নবজাত শিশুদের মধ্যে দোলনায় 3 জন মাত্র কথা বলেছেন। কজন? 3 জন। কে কে? মারিয়ামের পুত্র ঈসা, আর 2 নম্বর ইসুফ আলাইহিসালামের সাক্ষী। এটা ঠিক নয়, ইসুফ আলাইহিসালামের সাক্ষী এটা ঠিক নয়। ইসুফ আলাইহিসালামের সাক্ষী দিয়ে ইসুফ আলাইহিসালামের পবিত্রতা প্রমাণ করেছিল সেটাকে জামা, জামা, কিন্তু কিন্তু শিশু বাচ্চাদের কথা বলেছে তার এখানে দেখেন যেটা সেখানে আছে এটাই সহি, কিন্তু মারিয়ামের পুত্র ঈসা, আর বানি ইসরাইলের জুরাইদের পবিত্রতার সাক্ষী শিশু, দুটো হলো, আর এক শিশু আছে পরে বলছি। তো মারিয়ামের ব্যাপারটা তো আপনারা জানেন, কে জুরাইজের শিশু, জুরাইজ যে বলছেন মারিয়ামের পুত্র ঈসা, ঈসা আলাইহিস সালাম যেহেতু বিনা পিতার জন্ম, তাই না? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিনা পিতায় জন্ম। যদিও আমাদের দেশে অনেকেই বলে থাকে যে আসলে বাগদত্তা ঈসার বাপের নাম কি ছিল, যিশু, যিশুর বাপের নাম কি ছিল, জোসেফ, ইউসুফ, এটা আমাদের বইগুলোতে লেখা থাকে, বলে বিয়ের কথাবার্তা হয়েছিল কিন্তু বিয়ে হয়নি, ব্যভিচারের সন্তান, এটা এই কথা নজরুলও বলেছে, কবি নজরুলও বলে স্বীকার করেছে যে যে ব্যভিচারের জন্ম ঈসা, নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআনে এই যদি বিস্তারিত জন্ম বৃত্তান্ত খুলে বলা হয়েছে, আর এই কথা আমি বিস্তারিত লিখেছি আমার ওই যে কবি নজরুল ইসলামের গান ও সঙ্গীতে ইসলামী আকিদা বইতে যেটা আছে, ওই বইয়ে আছে কবি নজরুলের অনেক কথা যেগুলো ইসলাম বিরোধী। এ কথা আপনারা জানেন, যখন বিনা পিতায় জন্ম হল তখন তার প্রমাণ তো চাই, সবাই তো অবাক হবে যে বিনা পিতায় জন্ম কি করে থাকে। তখন ছোট শিশু ঈসা আলাইহিস সালাম কথা বলেছিলেন, قالوا كيف نكلم من كان في المهد صبيا, মারিয়াম কে যখন জিজ্ঞাসা করা হলো, মারিয়াম মা কানা আবু কিমরা আসাউ মা কানা তুমি কে বাগিয়া, তোমার বাপ ভালো লোক ছিল, তোমার মা খারাপ ছিল না, তুমি এরকম করলে কেন? হা আশা রাফিলাই, মারিয়াম তখন ইশারা করলেন ছেলেকে, ছেলেকে জিজ্ঞেস করো, কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, যে এখন ছোট বলে শিশু, ওই ছোট বাচ্চার সঙ্গে আমরা কি করে কথা বলতে পারি? কালা ইন্নি আব্দুল্লাহ, তখন শিশু ওই অবস্থাতে বলতে, ইন্নি আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা وبرم بوالدتي ولم يجعلني جبارا شقيا. এই যে লম্বা কথা, একেবারে সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে আমি কিতাব নিয়ে আসছি, আমার কিতাব আসবে, আমি নবী, আমি মুবারক, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাতু হাইয়া, যখন আমার জন্ম তখন আমার উপরে সালাম, যখন আমি মরব তখন আমার উপরে সালাম, আর কিয়ামতের দিনে তখন আমার উপরে সালাম শান্তি। এই হচ্ছে ঈসা আলাইহিস সালামের কথা ছোট্ট শিশু অবস্থাতে। দু নম্বরকে জুরায়েজ, জুরায়েজের সাক্ষীদাতা শিশু কি হয়েছিল জুরায়েজের, শুনেন তাড়াতাড়ি। জুরায়েজ ইবাদত গোজার মানুষ ছিল, আবেদ, সে একটি উপাসনালয় আশ্রম বানিয়েছিল। জুরায়েজ কোন ধরনের মানুষ ছিল, আগেকার যুগে সম্ভবত খ্রিস্টানদের ছিল, একদা সেখানে নামাজ পড়ছিল, এমন সময় তার মা তার নিকট এসে তাকে ডাকলে সে মনে মনে বলল, হে আল্লাহ, আমার মা ও আমার নামাজ দুটোই গুরুত্বপূর্ণ, কোনটিকে প্রাধান্য দিই তার সুমতি দাও, আমাকে তফি দান কি, আমি তোমার নামাজ পড়ছি আর নামাজ অবস্থাতে কথা বলা যায় না, আর ওদিকে মা ডাকছে বাবা জুরায়েজ, জুরায়েজ ডাকছে মা, আমি এখন কি করি, তুমি আমাকে সুমতি দাও। সুতরাং সে নামাজে মশগুল থাকলো, সে নিজের ইজতেহাদে ভাবলো কি যে আল্লাহর জন্য নামাজ পড়ছি, নামাজই পড়তে থাকি, মাকে পরে মায়ের সাথে পরে কথা বলা হবে। আর তার মা ফিরে গেল, দেখেন মায়ের বদদোয়া কিভাবে লাগে, খেয়াল রাখেন মায়ের বদদোয়া এখানে কিভাবে লাগে, মা ফিরে গেল, পরবর্তী দিনে সে নামাজে ব্যস্ত থাকা অবস্থায় আবার তার মা এসে ডাক দিল জুরায়েজ, সে মনে মনে বলল, হে প্রভু, আমার মা ও আমার নামাজ, এখন আমি কি করি। সুতরাং সে নামাজেই মশগুল থাকলো, তার পরবর্তী দিনে সে নামাজে ব্যস্ত থাকা অবস্থায় আবার তার মা এসে ডাক দিল জুরায়েজ, সে মনে মনে বলল, হে প্রভু, আমার মা ও আমার নামাজ, এখন আমি কি করি। সুতরাং সে নামাজেই মশগুল থাকে। তখন তিন দিন সারা না পেয়ে তার মা তাকে বদদোয়া দিয়ে বলল, হে আল্লাহ, বেশ্যাদের মুখ না দেখা পর্যন্ত তুমি ওর মরণ দিও না। আল্লাহ মুস্তাহ। এখানে আপনারা জানেন যে মা বাপের দোয়া কবুল হয় গ্যারান্টি সহকারে, দোয়া হোক অথবা দোয়া হোক, এই জন্য যথাসম্ভব মা বাপকে উফ বলা ঠিক না, নিষেধ আছে, তার কারণ উফ বললে পরে সে যদি বদদোয়া করে তুমি ধ্বংস হয়ে যাবে, মা বাপের বদদোয়া নিলে তুমি ধ্বংস হয়ে যাবে। আর মা বাপেরও উচিত নয় ছেলে যতই খারাপ ব্যবহার করুক তার প্রতি বদদোয়া করা, তার কারণ ছেলে তো আজ হয়েছে কাল ঠিক হয়ে যেতে, তাই না? হয় না আমাদের দেশে কি বলে, আমি দুধে কি বলে, আমি দুধে এক হয় আধারে কাটি আধারে যায়, বলে না বাংলাতে, আপনারা বাংলা হ্যাঁ জানেন না নাকি, আমি দুধে এক হয় আমের আধারে কাটি আধারে যায়, তাই না? আজকে পাড়া প্রতিবেশী মিলে কেউ মায়ের দিক হবে কেউ ছেলের দিক হবে, দিয়ে একদম পাকিয়ে তালগোল ভুলিয়ে দুজনকে আলাদা করে দেবে, কিন্তু কিছুদিন পর মা নারীর টান, সে নিজের স্নেহ রুখতে পারবে না, ছেলেও তার মায়ের প্রতি মায়া মমতা সে বুঝতে পারবে না, একদিন না একদিন আবার মিলন হবে, মা বেড়া এক হবে, আর আদরের আগি ওই পাহাড়ের দাম্পালিরা পাহাড় সাঁকচিরুনিরা আবার পর হয়ে যাবে। ঘর কখনো পর হয় না, আপন কখনো পর হয় না। সুতরাং মায়ের উচিত ছেলেকে বদদোয়া না দেওয়া, যতই কষ্ট দে ছেলে ছেলেকে বদদোয়া না দেওয়া। আপনারা জানেন আরবে, আপনারা থেকেছেন দেখেছেন, এখানে একটা বড় সুন্দর গালি বুঝলেন, যেটা গালি সেটা কিন্তু দোয়া, আমাদের দেশে এগুলো নেই, বাংলাতে এরকম শব্দ ব্যবহার হয় না, কিন্তু ছেলে যদি কোনো ভুল করে আল্লাহ হেদি আল্লাহ হেদি আল্লাহ হেদি খুব রেগে রেগে বলে, কি বলে আল্লাহ হেদি গালি, এটা যদি আপনাকে বলে তো আপনি রাগ করবেন, অথচ তার মানেটা কি আল্লাহ তোমাকে আল্লাহ আল্লাহ হেসলে হ্যাক, তার মানে আল্লাহ তোমাকে সংশোধন করুক, তুমি ভুল পথে আছো, আর এই জন্য রাগ হয় কেন, ভুল পথে আছো মানে ভুল, আমি ভুলে পথে আছি, এই যে এই জন্য রাগ হয়, কিন্তু আসলে সেটা কি হচ্ছে দোয়া হচ্ছে, রাত ঝেড়ে গালি দিচ্ছে আর গালি হচ্ছে দোয়া, দোয়ার ফুল হয়ে বর্ষণ তার উপরে। আমাদের দেশে এরকম নেই, আমাদের সামনে না মনে ওলা তো খাল করা কি কি সব গাড়ি বেড়িং গাল, না মনে মানে কি কিছু হলে না মনে তার মানে তোর নিমোনিয়া হোক কি ওই যে পেটের কোনো অসুখ, ওলা ওটা হোক, হ্যাঁ খাল ভরা তার মানে কি খালে যা তার মানে কবরে যা, এইসব গাড়ি দিয়ে ছেলেদেরকে কি করে নিজেদের সর্বনাশ নিজের রায় ঘটায়। দেখবেন ছেলের পর হয়ে গেছে, হয়তো বা সেই পর হওয়া ছেলে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলে মা কি থাকতে পারে, আহা মা থাকতে পারে না, একটা ঘটনা বলতে ইচ্ছা হচ্ছে, মায়ের টান আরো বেশি ঘটনা, সে মা খুব ভালো মা ছিল, ছেলেকে শিক্ষিত করলো, খুব কষ্ট করে শিক্ষিত করার পর ছেলে বিয়ে দিল একজন উচ্চ শিক্ষিতার মহিলার সাথে, সেই মহিলা বলল কি, সে মহিলা মায়ের সাথে খটপট তো হতেই থাকবে, আর এখানে জানেন আপনারা এখানকার মেয়েরা শাশুড়ি শ্বশুর পছন্দ করে না, বিয়ে হওয়া মাত্রই তারা নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে আলাদা হয়ে থাকে, যদিও মিল থাকে ভাব থাকে কিন্তু এক ঘরে থাকবো না, শ্বশুর একটা ঘর নিয়ে একাই পড়ে আছে কিন্তু পাশের ছেলে ফ্ল্যাট ভাড়া করে নিজের স্ত্রীর সঙ্গে সংসার করছে, এরকম হয় না, পছন্দ করে না, এর বেচারি কি করবে, একটাই মাত্র মাকেও নেই তো থাক, কিন্তু বই বউ সহ্য করলো না, এ কথা সে কথা বলতে বলতে মাকে হ্যাঁ ঘর থেকে তাড়িয়ে দিল, অনাথ জান এর জন্য বৃদ্ধ বৃদ্ধ আশ্রম হয়েছে, তাই না, বৃদ্ধাশ্রম বৃদ্ধ কুমার দেখলেই বোঝা যায়, আপনি যান তাদের কাছে, তাদের এক একটা ঘটনা শুনেন চোখের পানি আসবে, তাদের কাছ থেকে একটা করে ঘটনা সেদিন টিভিতে একটা ঘটনা শুনলাম, সে বেচারি কাঁদছে আর বলছে যে বাবা আপনার দোষে আমাদেরকে ঘরে থাকতে দেয়নি, বইয়ের জন্য এখানে এসে আমরা বাস করছি, কেউ দেখতে আছে না বাবা এই পাঁচ বছর হয়ে গেল আমার ছেলে ছেলে মেয়েও আছে তারা কেউ আমাদেরকে দেখতে আসে না, আহা চোখে পানিতে আপনি থাকতে পারবেন না, এদের কথা শুনে অবস্থা শুনে এ বেচারিকে ঘর থেকে বার করে দিল, সে বৃদ্ধাশ্রমে গিয়ে জায়গা নিল, ভিক্ষা করে খেতে লাগলো, কিন্তু এ বেচারি হঠাৎ করে কি একটা অসুখ হলো অথবা অ্যাক্সিডেন্ট হলো, যার ফলে দীর্ঘদিন হাসপাতালে থাকার জন্য তার চাকরিটা চলে গেল, যখন চাকরি চলে গেল তখন মহিলাও স্বামীর প্রতি হ্যাঁ এই দেখেন এখানে একটা কথা, মহিলারা আমার প্রতি রাগ করবে, যতদিন ধন আছে ততদিন মন আছে, ধন নেই তো মন নেই, তাই না, ওই যে বলে না যে রসিক নাগর রূপের সাগর, যদি ধন পায় আদর করে করিতারে বাপের জামাই, বাপের জামাই মানে নিজের স্বামী, এখন ধন নেই তো মন নেই, এমন স্ত্রী নেই তারা কম আছে যার ধন না থাকলেও স্বামীর সঙ্গে চির সাথী হয়ে থাকে, সুতরাং স্ত্রী এবার স্বামীর সঙ্গ ছেড়ে দিল, স্বামী হাসপাতালে একা থাকে, আর সেই অভাগিনী মা ঘুরতে ঘুরতে এসে খবর পেয়ে আজ হাসপাতালে এসে চোখের পানি বিনিময় অশ্রু বিনিময় করে সেই ছেলের মাথায় হাত বুলিয়ে ছেলের খেদমত শুরু করল, এই জন্য বলে এই বউ মরলে বউ পাবি রে, কিন্তু মা মরলে মা পাবি না। কথাটা বলে না বলে না, মেয়েরা এই কথা শুনে রাগ করে, অথচ মেয়েদেরই জন্য এটা প্রযোজ্য যে মেয়ে মা, সেই মেয়েই বউ এবং সেই মেয়েই শাশুড়ি। অথচ রাগ করার কোনো ব্যাপারে নেই, বউ মরলে বউ পাবি কিন্তু মা মরলে মা পাবি না। মোর কথা, মায়ের কথা বলতে বলতে জোরাইজ মাকে প্রাধান্য দিল, কাকে প্রাধান্য দিল, মানে জোরাইজ হয়তো বুঝেছে মা থেকে আল্লাহ বড়, মা থেকে আল্লাহ বড় হলেও আল্লাহ এটা বলেননি যে তুমি মায়ের খিদমত ছেড়ে দিয়ে কি করো, নভলে ওদের তুমি অসুস্থ থাকো না, মায়ের ডাক আগে মায়ের খিদমত করো। সুতরাং জোরাইজ কি করলো, বদুয়া নিল আর মা চলে গেল, বানিয়ে তাই জুরাইজ তার ইবাদতের কথা চর্চা করতে লাগলো, এবার এদিকে তার প্রসিদ্ধি বাড়তে লাগলো। এক মহিলা ছিল যার দৃষ্টান্ত মূলক রূপ সৌন্দর্য ছিল, ওইখানে এক মহিলা ছিল, সে বলল তোমরা চাইলে আমি ওকে ফেতনায় ফেলতে পারি। সুতরাং সে নিজেকে তার কাছে পেশ করলো, কিন্তু জুরাইজ তার প্রতি ভ্রুক্ষেপ করলো না। পরিশেষে সে এক রাখালের কাছে এলো, সেই মহিলা সে রাখালের কাছে এসে নিজে তার সঙ্গে কি করলো, দাবিচার করলো। সে রাখাল জোরাইজের আশ্রমে আশ্রয় নিত, সে দেহ সমর্পণ করলে রাখাল তার সাথে দাবিচার করলো এবং বেশ্যা তাতে গর্ভবতী হয়ে গেল। সে তারপর সে যখন সন্তান ভূমিষ্ঠ করলো তখন লোকেদের জিজ্ঞাসা করতে, লোকেরা বলতে লাগলো যে এই তোমার এই সন্তান কার সন্তান ইত্যাদি, তখন লোকেরা সেই মেয়ে কি বললো, এই সন্তান হচ্ছে জোরাইজের, নাম মিথ্যা করে তার নামে চাপিয়ে দিল। এটা কিসের জন্য, ইদের জন্য মায়ের বদনাম, মায়ের অভিশাপ লেগে গেল জুরাইজের নামে, সেই বদনাম সেই অপবাদ চলে গেল। সুতরাং লোকেরা জুরাইজের কাছে এসে তাকে আশ্রম হতে বেরিয়ে আসতে বলল, সে বেরিয়ে এলে তারা তার আশ্রম ভেঙে দিল এবং তাকে মারতে গরম হলাই। হ্যাঁ তুমি নিজে ভণ্ডামি, তুমি এবার তুমি আবেদ, অথচ তুমি এরকম ব্যবচার করো হবে স্বাভাবিক, এটা মারতে লাগলো। জুরাইজ বলল কি ব্যাপার তোমাদের, শাস্তি কিসের? লোকেরা বলল তুমি এই বেশ্যার সাথে ব্যভিচার করেছো এবং তারপরে সে সন্তান জন্ম দিয়েছে। সে বলল সন্তান কি কোথায়, তার কিন্তু আল্লাহর উপরে ভরসা আছে, আমি ব্যভিচার করি না তো, ঠিক আছে সন্তানটা কোথায় নিয়ে এসো। অতঃপর লোকেরা শিশুটিকে নিয়ে এসে সে বলল আমাকে নামাজ পড়তে দাও। সুতরাং সে নামাজ পড়ে শিশুটির কাছে এসে তার পেটে খোঁচা মেরে জিজ্ঞাসা করলো, হে শিশু, হে বাচ্চা, তোর পিতাকে বল, এই বাচ্চা তোর পিতাকে। সে জবাব দিল অমুক রাখাল, সেই ছোট্ট শিশু ছোটবেলায় কথা বলে বলল অমুক রাখাল হচ্ছে আমার বাপ। অতএব লোকেরা তাদের ভুল বুঝে এবং অলৌকিক ঘটনা থেকে জুরাইজের কাছে এসে তাকে চুমা দিতে লাগলো, বরকত নিষ্কর্ষ করতে লাগলো। তারা বলল আমরা তোমার আশ্রমকে স্বর্ণ দিয়ে বানিয়ে দেবো, এখন ভেঙে দিয়েছি তোমার আশ্রম, এখন তোমার আশ্রমটাকে স্বর্ণ দিয়ে বানিয়ে দেবো। কিন্তু জুরাইজ বলল না, আমার স্বর্ণের দরকার নেই, আমার মাটি দিয়ে যেমন ছিল তেমনি আশ্রম বানিয়ে দাও। এক তৃতীয় শিশুকে বানিয়ে ইসরায়েল, এক শিশু তার মায়ের দুধ পান করছিল, এমন সময়ে তার পাশ দিয়ে উৎকৃষ্ট সওয়ারিতে আরোহী এক সুদর্শন পুরুষ চলে গেল। তার মা দোয়া করে বলল হে আল্লাহ আমার ছেলেটিকে ওর মতো করো। প্রত্যেক মা বাপের ইচ্ছা যে আমার ছেলে কি হোক, পৃথিবীতে এখন প্রতিষ্ঠিত মানুষ হোক। তাহলে লোকটা যখন গেল ভয় চড়ে, হ্যাঁ এখন গাড়ি নিয়ে কেউ যায় তখন মনে মনে হয় কি যে আমার ছেলেটা আমার জামাইটা এরকম হতো, মনে হয় না? বলতে লাগলো শিশুটি তখনই মায়ের দুধ ছেড়ে দিয়ে সেই আরোহীর দিকে ফিরে তাকিয়ে বলল হে আল্লাহ আমাকে ওর মতো করো না। তারপর মায়ের দুধের দিকে ফিরে দুধ চুষতে লাগলো। আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিজের তর্জনী আঙ্গুলকে নিজ মুখে চুষে শিশুটির দুধ পান করা দেখাতে লাগলেন, আমি যেন তা এখনো দেখতে পাচ্ছি। পুনরায় তাদের পাশ দিয়ে একটি দাসীকে লোকেরা মারতে মারতে নিয়ে যাচ্ছিল, দাসী মারা হয় না, কোনো কাজ করলে অবাধ্য হলে দাসীকে মারা হয়, দাসীকে মারতে মারতে নিয়ে যাচ্ছিল। তারা বলছিল তুই ব্যভিচার করেছিস, তুই চুরি করেছিস, বিভিন্ন অপবাদে মারতে শুরু করেছিল। আর দাসীটি বলছিল হাসবি আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, আমি চুরিও করি নাই, আমি ব্যভিচারও করি নাই। সুতরাং তা দেখে মহিলাটি দোয়া করলো হে আল্লাহ, কোন মহিলাটি এই যে দুধ দিয়ে পান করছিল মা আর কি, হে আল্লাহ তুমি আমার ছেলেকে ওর মতো করো না, যে মার খাচ্ছে এখন ছেলেটির সাথে সাথে মায়ের দুধ ছেড়ে। এই দেখেন আমাদের বিষয়বস্তু, এটা আমাদের বিষয়বস্তু কি ছিল, দুর্বল শ্রেণীর মানুষের মাহাত্ম্য। কি বলল ছেলেটা, ছেলেটির সাথে সাথে মায়ের দুধ ছেড়ে দিয়ে দাসীটির দিকে তাকিয়ে বলল হে আল্লাহ তুমি আমাকে ওর মতো করো, ওর মতো করো। অতএব মা বেটায় কথোপকথন করলো, মা বললো একটি সুন্দর একটি লোক পার হলে আমি বললাম হে আল্লাহ তুমি আমার ছেলে কর মতো করো, তখন তুমি বললে হে আল্লাহ তুমি আমার কর মতো করো না। আবার ওরা ওই দাসীকে নিয়ে পার হলে আমি বললাম হে আল্লাহ তুমি আমার ছেলেকে ওর মতো করো না, কিন্তু তুমি বললে হে আল্লাহ তুমি আমাকে ওর মতো করো, এর কারণ কি বাচ্চা? বাবা এর কারণ কি? শিশুটি বলল তুমি বাহির থেকে বলেছো আর আমি ভিতর দেখে, তুমি বাহির দেখে বলেছো আর আমি ভিতর দেখে বলেছি, ওই লোকটি সৈরাচারী, তাই আমি বললাম হে আল্লাহ তুমি আমাকে ওর মতো করো না, সৈরাচারী অহংকারী করো না। আর ওই দাসীটির জন্য ওরা বলেছে তুই ব্যভিচার করেছিস, চুরি করেছিস, অথচ ওই ওসব কিছুই করেনি, তাই আমি বললাম হে আল্লাহ তুমি আমাকে ওর মতো দুর্বল করে বানিও। এই হলো দুর্বল শ্রেণীর মানুষের মাহাত্ম। সুতরাং বুঝতেই পারলেন দুর্বল শ্রেণীর মানুষ মানুষের কাছে ছোট হলে আল্লাহর কাছে কিন্তু ছোট নয়। দুনিয়াতে বঞ্চিত হলে সে মানুষের ইমান তলা থাকলে পরে সে আখেরাতে আল্লাহ তালার কাছে পরকালে সে হচ্ছে সবল মানুষ, জান্নাতি মানুষ, বেহেস্তি মানুষ। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা দুর্বল হয়ে সবল থাকতে পারি দুনিয়াতে এবং আখেরাতে। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।